الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين গত দর্শে আমি প্রথম কাতারের ফজিলত এবং কাতার সুন্দর করে কাতারে দাঁড়ানোর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছিলাম। সহিহ আত-তারহীব ওয়াত-তারহীব থেকে তো আজকে এই বিষয়ে কিছু কয়েকটি হাদিস পেশ করছি। إمام مندري رحمه الله والجن وعن النعمان بن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله وملائكته يصلون على الصف الأول أو الصفوف الأولى رواه أحمد بإسناد جيد نعمان بن بشير رضي الله عنه بلن أمي الله رسول صلى الله عليه وسلم كي بلتشنتي الله بنتر فرشتغن بطم قطر روبر صلاة قاد قرن প্রথম কাতার বলতে কারা, যারা প্রথম কাতারে দাঁড়ায় সালাত আদায় করে, কিন্তু কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই অধ্যায় আমি এই জন্য নিলাম যেহেতু বর্তমানে এক মসজিদে নামাজ পড়াচ্ছি, বেশিরভাগ আমি ইমামতি করি আলহামদুলিল্লাহ। এখন এখানে গেলে সবসময় চাইটাম বাই চান্স মিস হয়, শুধু একক থাকি না। আমাদের দেশের লোক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মেয়েদেরকে দেখি প্রথম কাতারে যারা পিছনে দ্বিতীয় দাঁড়িয়ে যায়, প্রথম কাতারে জায়গা আছে তবুও দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে যায়। মনে করেন আমরা হয়তো অনেক দর্শ দিয়েছি, কিন্তু দর্শ বা আলোচনা করলে কি হয়, মানুষ তার শ্রম থাকে না, কারণ মানুষ দিনে ইলিম থেকে দূরে, শুধু ইয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। এই হলো ব্যাপার, আগ্রহ মনে হচ্ছে কম, তাই এগুলো সব হলো স্মরণ করিয়ে দেয়া। অনেকটা আমরা জানি কিন্তু ভুলে যাই, অবশ্যই চর্চার দরকার, চর্চা না হলে সব নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ প্রথম কাতারে যারা সালাত আদায় করে তাদের উপর সালাত পাঠ করেন। আল্লাহ সালাত পাঠ করেন মানে কি, আল্লাহ তাদের কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ, কোন জায়গায়? আরশে আযীমে, আরশে মুআল্লা, ওখানে যারা আছেন তাদেরকে নিয়ে, তার এই কর্তপ্রাপ্ত বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক তাদের কথা আলোচনা করেন। কিংবা বলেছেন আস-সুফুফিল উলা, কিংবা প্রথম কাতার গুলির উপর। আর এরপরে আমি হাদিস পেশ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে যারা দাঁড়ান সালাত পড়েন তাদের জন্য তিনবার ইস্তিগফার করেছেন, মানে তিনবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহর কাছে, আর দ্বিতীয় কাতারের জন্য একবার। তাহলে কোনটা উত্তর? চেষ্টা করবে মানুষ প্রথম কাতারে দাঁড়াতে, নাই তাহলে দ্বিতীয় কাতার। এই হাদিসটি ইমাম আহমদ উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, হাফিজ মুনজিরি বলছেন সনাদ জাইয়িদ, শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন হাসান। এরপরে যে হাদিসটি এখানে উল্লেখ করেছেন হাফিজ মুনজিরি রহিমাহুল্লাহ قلتن وعن البراء بن عازب رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأتي ناحية الصف ويسوي بين صدور القوم ومناكبهم ويقول لا تختلفوا فتختلف قلوبكم إن الله وملائكته يصلون على الصف الأول رواه ابن خزيمة في صحيحه براء بن عازب رضي الله عنه قال الله رسول صلى الله عليه وسلم قطرر এক সাইড দিয়ে আসতেন, আর কি করতেন, ইউসাউই বাইনা সুদুরিল কওম ও মানাকিবিহিম, মানুষের বুক আর কাঁধ বরাবর করে তাদেরকে দাঁড় করাতেন, বুঝতে পারছেন, সমান করাতেন। কিরকম সুদুর? সদর মানে কি বুক, আর মাংকি ভাবে মাংকি, এরকম করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মানে হাত রেখে রেখে ওই রকম করে দাঁড় করাতেন প্রথম কাতারে। সুবহানাল্লাহ, আর কি বলতেন, লা তাখতালিফু ফাতাখতালিফ কুলুবুকুম। দেখেন ইমামের কি দায়িত্ব, এদরা বুঝে গেল ইমাম সাহেব তাকবীর বলবে না যতক্ষণ পর্যন্ত কাতার সূচনা হবে, শুধু ইস্তাউ ইস্তাউ যথেষ্ট না, ইমাম সাহেব মাইকে ইস্তাউ নেতা দিন, আল্লাহু আকবার, এটা যথেষ্ট নাকি? লা যথেষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাঁধে হাত রেখে রেখে এরকম করে কি করতেন, কাতার সোজা করাতেন। আর কি বলতেন, এরপর বললেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ প্রথম কাতারে বলেছেন তোমরা তোমাদের কাতার গুলিকে সোজা করো, কারণ কাতার সোজা করা সালাত পরিপূর্ণতার একটা অংশ, মানে সালাত পরিপূর্ণ হবে যদি কাতার তোমরা সোজা করো। তাই কাতার সোজা করাকে তোমরা ছোট ভাবো না, বুঝতে পারছেন? আমাদের সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে। ইমাম, মুক্তাদি, মুয়াজ্জিন সবাই যৌথভাবে, ইমাম তো বলবেই, সবু যথাসাধ্য সে চেষ্টা করবে। আবার ইমাম করতে হয়, আমাদের কি অবস্থা, যদি ইমাম একটু লেট করে দেয় আমার ইমামে লেট করে, কাতার যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হবে ইমাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল ছিল, কাতার একদম পরিপূর্ণরূপে সোজা না হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন না, হয়তো এখানে আসতে পারে। আচ্ছা, আমি সামনে দেখেন, এরপরে বলছেন আরেকটি রওয়ায়াত, আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উসু সুফুফাকুম, তোমাদের কাতার গুলোকে মজবুত করে, মজবুত করো। আসল রস শব্দের অর্থ কিটা, শব্দ হলো রস মানে ভালো করে লাগানো, রসাস মানে শিশা, শিশা শিশা কেমন শক্ত হয়, গড়ি তো শিশা, যদি ইয়ে করেন আপনার ইয়ে করেন না, কে বলে লোহা সোল্ডারিং, ওইটা তো রস, রসাস না সোল্ডারিং করো না কত মজবুত হয়, তো লোহা ভাঙতে পারে কিন্তু ভাঙে না, এরকম হয় কিনা, এত শক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাতার গুলিকে একদম মজবুত করো সিসার মতো, সিসার ঢালা প্রাচীরের মতো, এরকম বলা যেতে পারে। পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে, এটা করেন আমাদের দেশে আহলে হাদিস উলাম, আহলে হাদিস না, তাদের মধ্যে এটা আছে, কিন্তু এই তারা এই জিনিসের উপর আমল করে। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের আহলে হাদিসের কথা তিনি প্রশংসা বর্ণনা করেছেন, তাদের মধ্যে এই জিনিসটা মজুদ, সুবহানাল্লাহ। যাই হোক, হিংসা বিদ্বেষ নাই, কেন হিংসা, তারা যদি হকের উপর থাকে তো তুমি হকের উপর চললে কোনো অসুবিধা আছে না, বলবো ওটা আহলে হাদিসের কথা আমরা করবো না। আচ্ছা বললাম, আহলে হাদিস ছাড়া যারা অন্য কোনো মতাদর্শের লোক আছে, তারা যদি যদি তারা হকের উপর থাকে তাহলে আপনি কি বলবেন, না তো মানবো না, হক যেন গ্রহণ করবে যে কোনো লোক। আচ্ছা, যদি বলেন ইহুদি না, একটা কথা বললাম ও তো বিদ্রোহী মেয়ে, তারা যদি হক বলে তো আপনি হক আনবেন না, এটা প্রমাণিত হচ্ছে সহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যখন ইহুদি নারী আল্লাহর কাছে আশ্রয় চাইল আযাবুল খবর থেকে, প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো তখন বললেন, তিনি বললেন হ্যাঁ আযাবুল খবর হক, যেটা হক এটা হক মানতে হবে, যেটা না হক এটা না হক মানতে হবে, তুমি হক হকের উপর চলো, তুমি যদি পরে জানতে পাও আমি আমার এই মশলাটা আমার গলত, তখন তুমি কি করবে, এটা পরিত্যাগ করবে, বলবে না আমি যা বলি তাই সত্য, ইন্নাল্লাহ। এটা হচ্ছে আমাদের অনেক অনেক এগ্রিমে আমাদের মধ্যে আছে, এসব হচ্ছে গলত, আল্লাহ মাফ করুক আমাদের, আমাদেরকে এইসব এগ্রিমে দূর করা দরকার। তো কি বলেছে আল্লাহ রাসূল, রুসু সুফু ফাকুম, কাতারকে একদম মজবুত করে সোজা হয় তোমরা, নিয়মতান্ত্রিক গায়ের সাথে গা পায়ের সাথে পা মিলিয়ে দাও, ওয়াকালিবু বাইনা, আর একজন একজনের কাছাকাছি হোক, আবার বলেছে কাছাকাছি, বলে ইমাম সাহেব কাছাকাছি এরকমই, যত বেড়ে তারাসু তত আরো ফাঁক করে ওই সত্তার কসম যার হাতে আমার জান, আমি শয়তানকে দেখি, শয়তান কাতারের ফাঁকে ফাঁকে প্রবেশ করে, যেমন সে হচ্ছে হাজার, হাজার মানে ছোট বেড়ার বাচ্চা, বলছেন ছোট ছোট বেড়ার বাচ্চা, ছোট ছোট বকরি বাচ্চা, ওদের মতো মানে কাতারে যদি জায়গা ফাঁক হয় তো শয়তান এসে প্রবেশ করে আর মানুষের মনে কুমন্ত্রণা দেয়। নাসআলুল্লাহ সালামাত ওয়া আফিয়া। এরপর আরেকটা হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফূফ, ওইরকম সফ তোমরা সুজা করো, সুজা করে সফ মানে কাতারবন্দি হও, কাতারে দাঁড়াও, কাতারগুলি সুজা করে একদম মজবুত, আকিমু কায়েম করো একদম সুজা করে, ওয়াহাদু বাইনাল মালাকিব, কাদের সাথে কাদ মিলিয়ে সমান সমান হয়ে দাঁড়াও, ওয়াসুদুল খালাল, ফাঁক বন্ধ করো, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের হাত হাতের সাথে তোমরা নরম আচরণ করো, নম্রতার সাথে একজন একজনের হাত লাগাও, এরকম না যে কঠোর, এটা আবার নিষেধ, যদি কারোর মধ্যে যদি এরকম হয় মানে কাতারবন্দি করতে গিয়ে যদি কঠোরতা অবলম্বন করে তাহলে আবার কি নিষেধ, কথা বুঝলেন, কাতারবন্দি হবেন স্যার, আরেকজনকে দেখলেন তার কষ্ট অবলম্বন করো, সবাই তার সমান না, শয়তানের জন্য তোমরা কাতারে ফাঁক রাখো না, যে কাতারকে যে মিলিয়ে রাখে আল্লাহ তাকে মিলিয়ে রাখবেন, সুবহানাল্লাহ, ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله ارجيك صف কাটবে আল্লাহ তাকে কেটে দিবেন, এটা একটা দোয়া, দোয়ার মতো হচ্ছে, তাই সব কাটতে নাই, বুঝতে পারছেন, সব মিলিয়ে রাখবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, আর না এটা হচ্ছে সংবাদ, দুইটা হতে পারে, হয়তো দোয়া করেছেন যে কাতার মন্দি সুন্দরভাবে রাখবে আল্লাহ যেন তার সাথে সম্পর্ক জুড়ে, আর যে সম্পর্ক কাটে এই জায়গায় আল্লাহ তার সাথে সম্পর্ক কাটেন, আর একটা সংবাদ, আল্লাহ সংবাদ মানে আল্লাহ এরকম করবেন, তাই আজকে থেকে আমরা যদি আমল করি তো আমাদেরকে দেখে দেখে অন্য লোকও আমল করবে, ঠিক কিনা। এই হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ রিওয়ায়াত করেছেন, আর এমনি বলছেন ইবনে নাসাই ইবনে খুজাইমা আখরাহু, শেষ অংশ নাসাই ইবনে খুজাইমা আছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ সাব্যস্ত করেছেন, এই কয়েকটি হাদিস আমি পাঠ করলাম আপাতত, প্রথম কাতার সম্পর্কিত, আরো ইনশাআল্লাহ আলোচনা আসবে, আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে সুন্দরভাবে সবান কাতারবন্দি হয়ে কাতারবন্দ হয়ে দাঁড়াবার তৌফিক দান করুন, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।